যাই হোক, আমাদের জন্য আল্লাহ কোন বরকত করে দিয়েছেন। এই কথাটা প্রথম দিন প্রথম ঘটার মধ্যে বলা আপনারা আমার জন্য একটা কঠিন ব্যাপার না? যেদিন আরে গেছে আরে গইয়া আমার হুজুর গেছে গেছে বুঝিছে হুজুর আমি মুসাফ যে আপনার কাছে তাই কি করছিলাম তাই কি বলছেন আপনি কইছিলেন যে একজন যদি হারে হইয়া যায় তাই হারে হয় কিনা সন্দেহ আছে। তো আমি বলছিলাম যে যদি একজন হারে হয়ে তাহলে আমি হারে আমি এই বছর তারিখ হইয়া যাইতেছি আমার লগে আর কেউ নাই। আরো অনেক ঘটনা একদিন আমি হিসাবে আমাদের যত কিতাব পড়েছি অন্য কাউকে এত কিতাব পড়েনি। আমাদের ক্লাস আমাদের ক্লাস কয়েকজন আছে আমাদের ক্লাসে আগে জসীম ভাইদের ক্লাস আসছিল কিন্তু জসীম ভাইদের কেউ এত পড়ায় নেই যত পড়েছে আমাদের। এখানে আমরা তিনজন আসছিলাম আমাদের থেকে একটা বিশেষ তাদের থেকে আমরা বেশি অনেক বেশি কায়দা কৌশল করে নেস্তাত ইউজুরের কাছে বাইদাবি হুজুর কিনছিল বাইদাবি করছে বা আমি হাতি হুজুর কিনছিলাম হুজুরই সব কিছু তাই বাইদাবি শরীফ করছে চিটাং হুজুরের কাছে হুজুরের কাছে নেস্তাত ছানি চিটাং হুজুর আলিম হিসেবে টানা আট হাজার বিষয় আলিম হিসেবে কিন্তু খুব খারাপ তো আমি জামনে চাই তারপর ভাত আসলে তারাও করতো না বা আগে বাজে পড়াইতো আগে বাজে পড়ালি মানে কি হুজুরের যে আমি আছে যে ঠিক পড়াই দিত ছাত্রদের রেয়ায়ত করিয়া বুঝিয়া এগুলি আর চিটাইং যে ভাষা খাচ্ছি যে ভাষা এমন আর বাইরে নতুন কিতাব এমনি তো হুজুরে পড়াইবো তারপরে বুঝাবো আমরা আমি নিশ্চয় কাছে হুজুর বাইরে শুধু আমার কাছে ছাত্রদের অভিযোগের কারণে হোক আর হুজুরদের কোন সমস্যার কারণে হোক যদি করা হয় তাই উস্তাদের এহানো করে এটা বুঝতে হয় এক হুজুরের নামে একটা কিতাব পড়ছিল এটা যদি বাদ ফেলে যায় আমি উপের দিকে যাক কিছু দিকে যাক এটা একটা কানা গোসা শুরু হয়ে যাবে ঘটনাটা এটা তুমি কোনো আমরা চারটা নাই বেড়াইছি আগে কল্পনা করিনি আগে বছর তো হুজুর পড়েছিলেন চিটাই হুজুরের কাছে পড়াতে আমরা আমি হিসাবে আমাদের কেলাই দিয়েছিল আপনার আমি চারটা নাই হুজুরের সাথে তো সম্পর্কটা একেবারে খুবই কাছের সম্পর্ক হুজুরও একেবারে চারটা নাই বলে কি আগে মানে নিয়ে আসি সেটা সমস্যা নেই কোন হুজুর আপনি যাই কোন আর না কোন আপনারে স্যার আমার মতো আর আছে যাই করতাম খাইছি আগে এখন বেকার হুজুর কয়ে আচ্ছা তাই দিই এইভাবে কৌশল করে বাইজাবি শরীফটা আর বাইজাবি শরীফ আমি করছি যখন পড়ছি তখন মনে হয়েছে এই যে মেসকার জমাতে মধ্যে এক থেকে সহজ কিতাব হুজুরে ভাই জানিস প্রথমে চাকরি যা করছি করা পরে বুঝি গল একেবারে শব্দে শব্দে সব কিছু পরিষ্কার জন্য পড়ার সময় পর মনে হয়েছে যে পড়াই যদি তাও যে কিতাব ছাত্রদেরকে এত সুন্দর করে বুঝায় পড়াই করে আমি কিছুই মনে হয় সব মিলে নেই কিন্তু পড়ছে বেশি পড়ি নাই তবে যতটুকু পড়াইছে এই হুজুরে আগে বয়ান করতেন চাকরিটা চাকরি করা বলে তোর জন্য তো দাবি করতে এটার জন্য আমগুলো যে উদ্রে হুজুরে কত হাজার কে হাজার বর্ষ উদ্রিয়া হাজার কে হাজার খ্রিস্টা মোতালা করতে আছে কোন কিতাব এরকম নাই যদি একবার করে তারপরে রুমে গেলে দেয়া গেছে যত টেনশন যত রকমের সমস্যা রুমে গেলে দেওয়া যায় কিতাব খুলে মোতালা খবরই আছে আসছে কেন কইতে কই যাইতেছে মুশারফের হুজুরে জানতে মুশারফ এরকম তুলে হয়ে যায় আর এরকম না আজকে পড়া পাঠতো না ঠিক পরীক্ষাটা দেখে দেবে কারণ ওই প্রত্যেক বছর হুজুর সব হাতে তুলে সবের জন্য না ঠিক এগুলো নিয়ে হুজুরা জানতো যে হ্যাঁ কিন্তু যে হ্যাঁ কিন্তু বা পড়তো না এই যে আসিল বের হয়ে গেছে আমি সব একদিন ধরে ইয়া করে জ্বালা ফজল কবির ইমাম শাহ আব্দুল রহিম সাহেব ওনার জীবনী এইভাবে এখনো মানে একটু দেখলেই এই সব বুঝলে গেছে তরিকায় জাতি দেওয়া আমি হুজুরের কাছে তরিকা জাজদা করার সময় জামিয়া সম্পর্কে লালবাগ জামিয়া সম্পর্কে মাকালা হুজুরের একটা দেখা গেছে এই মাকালা তরিকা জাজদা এক মেসকাত পর্যন্ত এই মাকালা দিয়ে যাবে এখনো জামিয়াতুল কুরআনিয়া ইয়া জামিয়াতুল ইসলামিয়াতুল কাবীরা ফি ঢাকা আসিমাত বাংলাদেশ আমরা যখন পড়ছি তখন লালবাগ জামিয়ার বয়স 30 أسست منذ 30 سنة أسسها جماعة من العلماء المخلصين الآن قال صيت الجامية في أنحاء العالم الإسلامي عجما وعربا شرقا وغربا عمين شرقا أكون فرطي مقصدوا إذا دي هرازي وني دامية بارك الله سلام আমি অনেক কিতাব মানে অন্য কেউ এত কিতাব পড়েনি যেগুলি পড়াইছে মস্ত করে আর কি কিতাব ছিল কাটুক কিতাব যেগুলি আরবি ভারত মস্ত করে একদম ফজল কাবি হুজুরের সিস্টেম আছে প্রতিদিন শুরু থেকে ওই যতটুকু পড়াইছেন আবার পরের দিন যখন পড়াইছেন ওই হেলতে এখনো মনে হয় যে এগুলি মানে হুজুরে যে পড়াইছে এগুলি কল্পনা করা যায় কেমনি জানা নাই সানি হুজুরে সানি জানা লাগলো না হুজুরে পড়া একদিন হুজুরে ওই হুজুরের রুমটা থাকবে যেটা মধ্যে চেয়ার টেবিল, তখন চেয়ার টেবিল ছিল এমনি হুজুর বসতেন, এরকম একটা ইয়া ছিল সাইডে যে ডেস্ক আসছিল ডেস্কের চেয়ার টেবিল কয়েক বছর আগে, চার পাঁচ বছর আগে বা আরও কয়েক বছর আগে, এর আগে এই বলি ওইখানে আমরা ক্লাস করতাম। একদিন হুজুর দারুণ লাগে করার পর হুজুরের তো আবার তেলাওয়াত এত চট দিল কাটছিল, আমি নিশ্চয় তেলাওয়াত হুজুরের টান করতে একটা টান আসছিল না, ওইটা দিয়ে যখন হুজুর পড়ত তখন ওই যার আসু তোয়াদের মাঝে আর এমনি চোখে যে মানিয়ে তেলাওয়াতের একটা অন্যরকম যে তরটা, তো হুজুরের তো সৃষ্টি হলো তসির করাইতেন যে আমি হুজুরের কাছে এমনি এক রমজানে পুরা কোরআন শরীফের তসির রেডি করছি দুই তিন বছর, এক রমজানে পুরা কোরআন শরীফ তসির করছি প্রতিদিন এক পারা, এই দিন মধ্যে এক পারার খোলাসা প্রথমে দিতেন হুজুরের সৃষ্টি হলো যে এইখান থেকে আজকের সবক যেটা পড়াবেন কিংবা এই যে সবকটা শুরু করছেন সুরায় বাকার আছে, সুরায় বাকার মধ্যে মৌলিক কী কী বিষয়ের আলোচনা এটা বই দেয়ের মধ্যে উল্লেখযোগ্য কী কী ঘটনাগুলি আসছে এগুলি বই দেয় এখানে একটা সুরা, আগে তো আমরা তেলাওয়াত করতাম, তেলাওয়াত করার পরে হুজুরে একটা সুরা তেলাওয়াত, সুরার একটা রুকু তেলাওয়াত যতটুকু পড়াবে এই রুকুটা হুজুরে তেলাওয়াত করে তারপরে এবার করে গেলে তার বলুন তো ওই এর মধ্যে হুজুরে নিজে তেলাওয়াত করে ব্যাখ্যা রাখে, তো একদিন হুজুরে তেলাওয়াত করতেছে অন্যদিকে কারণ যে সব হুজুরের চেহারা দিকে একদম উকিলের মতো নিচে খুব সুন্দর হুজুরে খুব ইয়ার সাথে বর্ণনা হুজুর এই হুজুরের বক্তব্যের মাঝখানে হুজুর একটা কথা সব ছাত্ররা এইটা একটা ব্যাখ্যা থাকে এই খেলাটা করলো গেলে একটা ধারার মাঝখানে যদি আইসা যায় তখন একটা ইয়া নষ্ট হয়ে যায় তো হুজুরে আবার খাইছে হুজুর তো জানে যে হুজুর এই পর্যন্ত দুনিয়ার মাধ্যমে কত ওয়াজ মাহফিল শুনলাম, তসি মাহফিল শুনলাম, কত হুজুরের কাছে তোর কোরআন তর্জমা তর্জমা পড়লাম, কিন্তু আজ না মনে হইতেছে জিব্রাইল কোরআন শরীফ নাজিল করতেছে আর আপনি নতুন কে শুনে আসছেন এই ধরনের বেহুদা এই বুঝা হবে এক ঘটনা আমরা মেশ কাটতে করি ঘরের মধ্যে চোর বাটি দেন না যে থাক পাইলে শুধু পাইলে মাটি মুখি পাইলে খপ করে দূরে হলে নিজে আপনা করে নামলা করি না মূর্ছার হবে কিন্তু খপ করে চোর বাটি দূরে ভালো পরে এই চোর বাটি জবে জবে করে যে সিল সিল দেয় এদের কাঁচা কর্কন পেয়ে গেছে তুমি মুসারফ হে মুসারফ ওই মুসারফ আমার আছে আমি সাথী না হুজুর থাকা অবস্থায় হঠাৎ করে মাঝে মধ্যে আসে কিছুদিন শুনি যে ব্যবসা বাণিজ্য করে আবার কিছুদিন শুনি ওয়ার্ন করে আবার কিছুদিন মসজিদের খেতাবতি করে আবার এই বিভিন্ন ধরনের অবস্থা ইদানিং কয়েক বছর দিয়ে এক সাথে যায় তো হুজুরের খুব মন দেয় মানে বিভিন্ন ধরনের কেনাকারি করত ওই সময় তো জায়গা জায়গা আসছিল না এই দুতলা তিনতলা পর্যন্ত ছিল উপরে দুতলা ছিল না ওই বিল্ডিং এর কই পাশটা ছিল না ওই ওই জমানাটাতে আমরা খুব কষ্ট আছি এই বছর কি কষ্ট শিলিগুড়ি আছে না, শিলিগুড়ির যে মাঝখানে যে জায়গায় এই নেশায় পাঁচজন করে ঢুকায় রাখে এই দিন আছে। শির যে যে এই দাঁতগুলি আছে এই দাঁতের মধ্যে ভালো শুয়ে থাকে এই দিন এইভাবে গেল প্রথমে কালী সাহেবের পিছনে লাগছি মানুষ আর ওই সময় ওনার বয়স কম ছিল যে দাঁড়ের কামার জিম্মা লাগিয়েছে এমন একটা প্রশ্ন হুজুর নিজে চেষ্টা করছি একটা যে কোনো একটা জায়গার মধ্যে সহায় গেল এই বুঝা যাবে ওই জমানার মধ্যে আমি নিশা মেরা বেরো শুনো দাঁড়বে কেমন শুনো মূল যে মাথায় আমি আর হুজুর আইসে বা ইয়া করছে এগুলো খবর হয়ে গেছে হুজুর যেমন একেবারে সবার সাথে ইজিলি মিলতেন ও কথাবার্তা করতেন আবার যখন ধরতেন বাঘের মতন আমরা নিজেরা ইয়া করে হুজুরের নেতৃত্ব হুজুরের দৌড়লে একদম অনেক সময় এরকম হয়ে যেত নিজে যেমন ইয়ে আছে ভাগের মতন আছে এক মাথা দিয়ে ঢুকতে আরেক মাথা দিয়ে খবর এখানে তো এই যুগের মধ্যে আমাদের ওই সময়কার উস্তাদরা যারা ছিল পরের যুগের উস্তাদদের মধ্যে এসে আবার ছাত্রদের মধ্যে এসে একেবারে রাইট দিন আগের উস্তাদদের আমল ছাত্রদের এলবি এবং পড়ার যোগ এর পরের যুগটা দপ করে হাফিজ যুগ এই সময় হুজুর যখন মাদ্রাসার একদম সব একদিন মুসারে বইয়া শুনে যে এরকম কিন্তু আর এই মুসালতে আবার সবাই জানতো হুজুর পাশ না করলে ভাই রে এত কঠিন অবস্থার মধ্যে হয় তার কি ভাই ভাইয়া পাশ করবে ছাত্র হিসেবে কিন্তু আসলেই ভালো করতো আলাপ করতো মুসারফ তুমি মুসারফে আমার মুসারফ ঘন্টা আলাপ করবে তুমি পড়াইবার আমার সাহসের দরকার আছে না এগুলো আরো চালাপ করি না যদি তোমরা একটু ইজি হো আমি যদি একটু সহজ হই তাহলে একটু মনে হয় সম্পর্কটা বুঝলে তাহলে পড়াইতে একটু সাহস পাবে কিসা কাহিনী শুনলে মজা লাগে না কিসা কাহিনী আগের জমানার মানছে এত কিসা কাহিনী যে করতে করতে আর ইত্যাদি করতে দি করতে বাইরে তো আল্লাহ এই কিসা আমার আব্বা ছিল আমার আব্বা তো মহম সিং জামি ইসলাম শহরে বড় মাদ্রাসা মাদ্রাসা প্রিন্সিপাল ছিল ওই মাদ্রাসা বানাইছে কষ্ট করতেন, আমার থেকে আরো বেশি মেহনত করতেন, স্বাস্থ্য দেওয়া আমার মধ্যে চিকনা চাকনাই ছিল, সারাদিন কাজ করতেন, আনে না ছিলেন, এত জাগিয়ে যাবে। ওই জমানার কিতাব আছে, সবচেয়ে বেশি কঠিন কিতাব ছিল মাই বুঝি সোল্লাম, যেগুলি হনা দর্শন আছে, হেদায়তুল হেকমত, এই কুতবি, সরিয়া কায়েদ, এই সমস্ত কঠিন কঠিন যে সমস্ত কিতাব আছে এগুলি পড়াই তো জানতে হবে। কেমনে যে ওই আগে একটা কিসা কিসা গল্প করছি, গল্প কইয়া বলে তাদের এবার সফল এমনি হল রুমালে এখন আমি তো কিতাবের তর্জন করতে পারি না, পড়াইতে পারি না, কোনো মেশা ঘুমা দিয়ে বুঝাইতে পারি না, সময় নাই, শুধু নাই তোমার এখন না ওই যুগ নেই বাপের আগে দাবা ছিল বরবট করে আওয়াজ দিত পানি কালা একটা নাইকেলের ইয়ার মধ্যে এটা কি বাপের হুক্কার মধ্যে যে দিয়ান তারপরে দাবা গেলে তামাক কয় তামাক তামাক তামুক কয়ে আজকে পুলামান বাপের কয় তামুক তারপরেও ইউসুফ ভাই আছে ঢাকা রুজুরের বড় ফুলা যে বন্টার শেষ করতে পারছি এত ফেসন সবকিছু ঠিক আছে কিন্তু ওনার মাঝে মাঝে কিছু সমস্যা আছে কেমনে যে কি করি এই জন্য একটু আলাপ সালাপ করি আর কি তুমুর সাথে রক্ত আমি অনেক কষ্ট করে একটু হিম্মত করবার চাইছি আমি তোমরা আবার অফ করি।